শাসন ওয়াহের পালাওয়ান বংশ জীবা রাখা ঘোষ রাখা বাগিনু সবাংশম নিরূপণ দরিত তাপর না কি রকম কিনি কাউতি গানগ্রীং সামাত চিন্তায় ওয়ালগুল কিয়ান নামামু বর্ষী আরম সমর বাম ওয়াগি তাক পিন্তা পূজিয়ম তাজুয়া কহারকন বালা সঞ্জীবন গাম বংশ বাংসা খবর